সূরা আলে ইমরানের একটি আয়াত তিলাওয়াত করলাম, যেটি প্রসিদ্ধ। এই আয়াতকে আহলুল ইলম আয়াতুল ইমতিহান বলেন। অনেকের দাবি আছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, নবীর প্রেমের প্রেমিক, কিন্তু বাস্তবে তারা নবীর প্রেমের প্রেমিক নয়। নবীর সুন্নাহ না মানলে কিরকম নবীর প্রেমের প্রেমিক হয়? তাই এই আয়াত হচ্ছে ইমতিহানের আয়াত, পরীক্ষার আয়াত। রব বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা বলতে কার ইত্তেবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া আল্লাহর ভালোবাসা হতে পারে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সবাই তো দাবি করে আমরা আল্লাহর ভালোবাসা হতে চাই, আল্লাহর নবীর ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীর অনুসরণ নাই, নবীর আনুগত্য নাই, তাহলে এই অবস্থায় আল্লাহর ভালোবাসা হবে কিরকম? জরুরি, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর কি করবেন? ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। যদি নবীর ইত্তেবা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা যদি নবীর ইত্তেবা না হয় তাহলে গুনাহ মাফ হবে? বুঝতে পারছেন, শর্ত, গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। والله غفور رحيم, الله হচ্ছেন غفور ক্ষমাশীল আর দয়াশীল। এই ইত্তেবা হলে যাবতীয় আমল আমি করব নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ পক্ষ থেকে কিছু বাড়াবো না, যদি নিজ পক্ষ থেকে কিছু বাড়িয়ে দেই তাহলে এটা হলো নিজের শরীয়ত, নাউযু বিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, কিন্তু এই জন্মকে উপলক্ষ করে বাংলাদেশ তথা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কত রকমের বেলা সংগঠিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কোন দিন? সঠিক কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে 12 রবিউল আউয়াল। অন্যদিকে জন্মকে উপলক্ষ করে কিছু করা, আগে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্মদিবসকে উপলক্ষ করে বিশেষ কিছু করেছেন, বিশেষ কোন অনুষ্ঠান করেছিলেন। যদি করেন তো আমরা করবো, যদি না করেন আমরা করব না। আপনারা শুধু বলেন মুস্তাহাব মুস্তাহাব আর সুন্নাহ, নবী প্রেমের বই প্রকাশ, কিন্তু দলিল তো দিতে হবে। যদি ওদের কাছে কোন দলিল থাকতে স্পষ্ট তাহলে বলতো এটা কোরআন এবং সুন্নাহ অথবা নবী প্রেমের সহি হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো বলে না, তারা বিভিন্ন রকমের দূর দূর থেকে কি কি এনে পেশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য কল্যাণকর ছিল সব বলে দিয়েছেন, বলেননি? আমাদের সকলের বিশ্বাস এবং আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রিসালাত পৌঁছাতে বিন্দুমাত্র ত্রুটি করেননি। ত্রুটি করেছেন? যে আমল করলে আমরা উপকৃত হব, যে আমল করলে আমাদের লাভ হবে, যে আমল করলে আমরা জান্নাত পাব, সব বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমলের জন্য দলিলের প্রয়োজন। ওরা বলে এটা বেদা, বলে তুমি দলিল দেখো। আসল কথা হচ্ছে তাদেরকে দলিল দিতে হবে যে এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত, তাই না? দলিল আপনাকে দিতে হবে, আপনি আমল করেন। যে বেদাত বলে সে কেন বলে? সে বলছে যেহেতু এটা প্রমাণিত না। এবারে আপনি বলুন আপনার যে আমল এটা প্রমাণিত আছে, কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে কোনদিন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করেছেন? তার নিজেরটা করেছেন, আদম আলাইহিস সালামটা করেছেন, নূহ আলাইহিস সালামটা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদিবস পালন করেছেন, ইসমাইল আলাইহিস সালামের জন্মদিবস পালন করেছেন, কোন নবীর জন্মদিবস পালন করেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সৈয়দুল শুহাদা হামজা, হামজা বিন আব্দুল মুত্তালিব সমস্ত শহীদদের নেতা, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হামজা বিন আব্দুল মুত্তালিব যখন শহীদ হলেন, ওই দিনকে উপলক্ষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন দিবস পালন করেছেন? এমনি ভাবে উহুদের যুদ্ধে তার সাথে আরো যেসব সাহাবা শহীদ হয়েছিলেন তাদেরকে উপলক্ষ করে, তাদের এই শাহাদাতকে উপলক্ষ করে কোন দিবস কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন? আসুন দেখুন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তার জন্ম হচ্ছে মর্যাদাবান জন্ম, আর কার হতে পারে? এই পৃথিবীতে যত লোক এসেছে আর আসবে সবার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাশীল ব্যক্তি কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর মর্যাদা বেশি কিনা, নবীর জন্মের মর্যাদা বেশি কিনা? এত সত্ত্বেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিবস পালন করেন। তো তুমি কেন বাধা করছো? খবরদার, এই অনুষ্ঠানাদি যেগুলো হয় এগুলোতে অংশগ্রহণ করবেন না, অংশগ্রহণ করা জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক গুমরাহি অমুকালীন আর তমুকালীন আপনার দলিল নয়, আপনার দলিল হচ্ছেন কে বলেন? বিশ্বাস আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্আন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আযারিস সুজুদ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নাই, আল্লাহ একা একক, তার কোন শরীক নাই। আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সাক্ষ্যবাণী দিচ্ছি কিনা আমরা? এই কিনা আমরা এই সাক্ষ্যবাণী দিয়ে তো মুসলিম হয়েছি। যদি এর মধ্যে ত্রুটি থাকে তাহলে আমরা কি বললাম না? মুসলমান বললাম, মুসলিম হতে হবে, জানি থাকতে হবে। প্রথম নম্বর আল্লাহর ইতোয়াত মানতে হবে, দ্বিতীয় নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাত মানতে হবে। তাই তোমার পক্ষ থেকে কোন আমল তুমি করলে হবে না, অবশ্যই দলিল থাকতে হবে। এই আল্লাহ বলছেন, এখানে মাপটা কি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا نبي ابني بلدين صلى الله عليه وسلم আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। যদি নবীর ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। يحببكم الله ويغفر لكم ذنوبكم قال نبيل اتبع كنوا عمل اخير اتبع نبيل كن شو اتبع صلى الله عليه وسلم شيخ العثيمين رحمة الله قل لك ورشن وليعلم أن المتابعة لا تتم إلا إذا كان العمل موافقا لشريعة النبي صلى الله عليه وسلم في ستة أمور جنرى خوشيت نبي كريم صلى الله عليه وسلم ونشران ونكون طلاب قربنا نبي كريم صلى الله عليه وسلم ونشران هبنا جدي عمل نبي كريم صلى الله عليه وسلم شريعة مطابق ছয়টি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক না হয়, যেগুলো আপনার আমল আপনি করবেন, ছয়টি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কি হতে হবে? মুওয়াফিক হতে হবে। তাহলে আপনার আমল, আপনার আমল হলো নবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। প্রথম নম্বর সাদা, কারণ আমি সংক্ষিপ্ত করে এখন আলোচনা করছি আপনাদেরকে জানাবার জন্য, যেন মানুষ ওই সামনে বেদাতে অংশগ্রহণ না করে। সাদাত, কারণ আমরা মসজিদে যাই, মসজিদে গিয়ে প্রথমে দূরকাত পড়ি কিনা, মসজিদে গেলে দূরকাত সালাত করতে হবে, এই জায়গায় কারণ কোনটা? মসজিদে প্রবেশ করা। খালি যারা প্রমাণিত সবাই জানেন, এটা আরেকটা জিনিস জাত পোকা, যেমন আমরা কোরবানি দিই, যে কোনো জন্তু দিলে কোরবানি হবে না নির্দিষ্ট জন্তু দিয়ে, জন্তু দিয়ে কোরবানি দিতে হবে? ঘোড়া দিয়ে দিলাম হবে, হরিণ দিয়ে দিলাম হবে, জেরা দিয়ে দিলাম হবে, তিন প্রকার জন্তু হবে, উট গরু বকরি, তাই তো? বকরির সাথে এই প্রকার যারা বকরির অন্তর্ভুক্ত যারা তারা গরু, গরুর অন্তর্ভুক্ত যদি অন্য কিছু হয় তা আর উঠ, উঠ তো আরেক প্রকার। তোমার কাছে পয়সা বেশি বলে না, এবছর আমি আফ্রিকা থেকে জিরা মানে কোরবানি দিব, হবে লেশ পয়সা তো জিয়া যা, কেন হবে না? যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা, বুঝলেন? স্পষ্ট কিনা দেখেন, কত পরিমাণ, আরেকটা হচ্ছে পরিমাণ। সালাত পড়ি আমরা কয় রাকাত দুহরে ফরজ, আসরে, মাগরিবের, এশা, ফজর, আমি যদি বলি প্রত্যেক দিন চার রাকাত পড়ি, বাবা আজকে একটু বেশি করে পড়, আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিবস উপলক্ষে 17 রাকাতের পরিবর্তে 107 রাকাত, সবাই বলুন আলহামদুলিল্লাহ, হবে না? কেন হবে না? যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, মানেন তো আপনারা? তাহলে ইবাদত বেশি করে সব হয় না, গুনাহ হয়। শুধু ইবাদত লাযিম ইবাদত তুমি করতে পারো সাল্লাল্লাহু আলাইহি। অনেকে বলে না না, ইবাদত তো করলে আপনি বাধা দিচ্ছেন কেন? কিসের বাধা? আমরা বাধা দিচ্ছি না, আমরা হক বলছি, নবীর অনুসরণ আপনাকে করতে হবে। চার রাকাত ফরজ, চার রাকাত। আপনি বললেন প্রত্যেক দিন এক এক রাকাতে দুইটা সেজদা দেই, আজকে দেবো তিনটা, হবে দুইটা আজকে চারটা। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ সবচেয়ে বেশি কাছে আল্লাহর কাছে হয় ওই সময় যখন সে সেজদার অবস্থা থাকে। তো প্রত্যেক দিন দুইটা দিই, আজকে দিব হালিয়া ইসি, হবে? তাহলে কেন হবে না? নবীর অনুসরণ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর তরিকা নেই, বুঝলেন? আচ্ছা, আর একটা কাইফিয়া, পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি যেভাবে ইবাদত করেছেন সেভাবে করতে হবে। আপনার পক্ষ থেকে এটা মানিয়ে নিলেন, ইবাদতের ধরন আকৃতি, অথবা ধারাবাহিকতা, ধারাবাহিকতা। সলাত যখন আপনি শুরু করেন, প্রথমে কি বলে শুরু করেন? আল্লাহু আকবার। শেষ হয়ে কোন দিকে কি বলে? সালাম বলে। আপনি বলেন না আমি আজকে সালাত শুরু করবো সালাম বলে, প্রথমে সালাম ফেরেশতাদেরকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, কারণ আগে ভাগে ফেরেশতাদেরকে সালাম, আর যারা আছেন সবাই হন সালাম শুরু হবে। কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। তাহলে যে কোনো ইবাদতের পদ্ধতি আপনি আপনার পক্ষ থেকে নির্ণয় করা এটা ঠিক না। যে পদ্ধতিতে যে নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই নিয়মে আপনাকে করতে হবে। আপনি এখন চিল্লিয়ে চিল্লিয়ে জিকির মারেন, চিল্লিয়ে চিল্লিয়ে গলা ফাটিয়ে দেয়, আমরা একদম আকাশ কপাল মুখরিত করে তুলে জিকিরের মাধ্যমে, এটা কি নবীর তরিকা? না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করতে। বলছেন ইরবাউ আলা আনফুসিকুম ইন্নাকুম লা তাদউনা আসম ওয়া লা গায়বা ইন্নাকুম তাদউনা সামিআন ক্বারিবা। তোমরা নিজেরা নিজেদের উপর দয়া পরবশ হও, এরকম চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করো না। ওই সাহেব একরাম যাচ্ছিলেন তো গেল নেই, তো সফর অবস্থায়, সফর অবস্থায়, আর এতে এটা প্রমাণিত হয়েছে উঁচু জায়গা উঁচু স্তরে উঠলে কি বলবেন? আল্লাহ। নিচের দিকে নামলে কি হয়? সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরাম জুড়ে জুড়ে বলছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম করো না, কারণ তোমরা ডাকে ডাকে ডাকছো, তোমরা যাকে ডাকছো তিনি আসল না, অর্থাৎ বয়রা না। আল্লাহ কি বয়রা নাকি? লা তাদউনা আসল, আল্লাহ সব শুনে, সুবহানাল্লাহ, আসি মোয়াল্লায় আসেন কিন্তু আমাদের কথা শুনছেন, আর সমাজ শুধু আমাদের নাকি সমস্ত সৃষ্টির কথা শুনছেন, সুবহানাল্লাহ, সমস্ত সৃষ্টির পায়ের আওয়াজ শুনছেন রব্বুল আলামিন। পিঁপড়া চলে সাত জমিনের নিচে একটা পিঁপড়া আছে কালো একটা পাথরের ভিতরে, ওই পিঁপড়া যে চলছে পিঁপড়া একটা আরেকটার সাথে কথা বলছে না, সুবহানাল্লাহ, ওই আওয়াজ আল্লাহ শুনছে, আমাদের মতো নাকি আল্লাহ শ্রোতা? না, আল্লাহ আল্লাহর মতো আল্লাহর সাথে কোন তুলনাই হয় না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এরকম উঁচু শব্দে এরকম জিকির করো না, তোমরা ডাকে তোমরা যাকে ডাকছো তিনি আসন নন, গায়েব নন, তিনি অনুপস্থিত নন। কারণ অনুপস্থিত নন বলতে কি বোঝাচ্ছেন? আল্লাহ আসে মহাল্লায় থেকে তোমাদের সব কার্যক্রম তিনি দেখছেন আর পর্যবেক্ষণ করছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা যাকে ডাকছ তিনি হলেন সর্বশ্রোতা, সামিউ ক্বারিব, আর সন্নিকটবর্তী, সুবহানাল্লাহ। এরা কি বুঝাবেন? চিল্লিয়ে চিল্লিয়ে লিখি বই তো, কারণ নবীর তরিকা পায় পদ্ধতিগত জিকির, নিজে পদ্ধতি তুমি বানিয়েছ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ বিরোধী। আবার কিন্তু জিকির যখন পড়ে, দরুদ যখন পড়ে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসাথে মিলে তালে তাল মিলিয়ে আসু নবীর উপর এক দরুদ শরীফ পড়ি, তারপর শোনা যায় না। ওই আরেকটা আছে, ওই কয়েকটা পঙ্ক্তি পড়ে তার আলোকিত পড়ে না, আমি কিন্তু এটা জানি, আমিও করতে চিনি কিন্তু পড়বো না, এলে বলবে সেও তো পড়ে দেখাবার জন্য পড়বো না। এর মধ্যে শিরকের গন্ধ রয়েছে, বেদাত তো শিরকের গন্ধ হচ্ছে, আর বেদাত তো আছে এসাতে এনে দিলে এরকম করা। যখন বক্তব্য শুরু হয় আলহামদুলিল্লাহ রহমদু বলে এটা শুরু করে, তারপরে দরুদ একসাথে মিলে আবার কিন্তু আরেকটা এরকম হাত তুলে দোয়া, তারপরে বক্তব্য শুরু করে গেলেন, একটাও ঠিক না। কারণ এটা আপনি আপনার নিজ পক্ষ থেকে পদ্ধতি বানিয়েছেন, নবীর পক্ষ থেকে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইফিয়া অর্থাৎ পদ্ধতি, এবাদতের পদ্ধতি কার থেকে আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আরেকটা হলো জামান সময়, আরেকটা হচ্ছে স্থান জায়গা। সময় নির্ধারিত সময় আমরা সালাত পড়ি, ইন্ন সালাত কানাত আলাল মুমিনিনা কি কিতাবান মাকুতা, নির্ধারিত সময় মুসলমানদের উপর মুমিনদের উপর সালাত আদায় করা ফরজ। তখন আপনি মিন্না মিন্না করলেন, সালাত হবে, ফজরের সালাত আকদার, ফজরের সালাত নয়টা ডিউটি সময়, ডিউটি নয়টা শুরু হয় দোকানে, বলে আর 10 মিনিট আগে উঠলাম, এটা কবুল হবে আল্লাহর দরবারে? স্বেচ্ছায় যদি 10,000 বার পড়ে তবু আল্লাহর দরবারে এটা কবুল হবে না, কারণ এটা নবীর তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কোন আমল যদি তুমি তোমার নিজ পক্ষ থেকে করো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তাহলে 10,000 বার করলে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন সালাত বা ফজরের সালাত প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের সময় নির্দিষ্ট কিনা, কিন্তু আপনি আপনার নিজ পক্ষ থেকে বলেন একটু ডিউটি লম্বা হয়ে গেছে তাই একটু পিছিয়ে পড়ে নেই, অসুবিধা নেই, তাহলে ওই যে 100 ইয়ারের ডিউটি অগ্রাধিকার দিলেন। একটা কথা বললাম, অনেক সময় 100 ইয়ার না 20 ইয়ার আছে কিনা, 10 ইয়ারের ডিউটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বড় বড় লোক আছে 1,000 ইয়ার বা 100 ইয়ার 200 ইয়ার নিজের হাল খবরদার, দুনিয়ার জন্য আখরাতকে পিছনে রাখবেন না, আখরাতকে অগ্রাধিকার দিবেন, যদি আখরাতকে অগ্রাধিকার দেন তাহলে আপনি দুনিয়াও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة, যদি কেউ চায় দুনিয়ার লাভ তো তাকে জেনে রাখা উচিত আল্লাহর কাছে দুনিয়া এবং আখরাত উভয়ই রয়েছে। সুবহানাল্লাহ, তো আপনি শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া কতটুকু গেলেন, পেট ভরেছি, কখনো পেট ভরবে, পেট ভরবে, জামানা সময়। আর আরেকটা হলো স্থান, আমরা হজ করি কোন জায়গায়? উত্তর দিন, ওখানে যেতে হবে তাই না? যদি সে বলে ওখানে গিয়ে লাভটা কে খাল লেখে না, আমি দেখেছি মাঝে মধ্যে ইউটিউবে দেখা যায় বলছে পাকিস্তানের কোন এক জায়গায় নাকি হজের জায়গা আছে, আছে কিনা? আস্তাগফিরুল্লাহ আলাযীম। আর ওখানে কোন কোন জায়গায় দেখেছি, দেখলাম ওরা কঙ্কর মারে, পাথর মারে, কবরে তোয়া করে সাতটা, আর কবরে সাত তোয়া এইটা তো বাংলাদেশেও আছে, ওই যে আপনারা আপনাদের দেশে কথিত শাহজালাল, শাহজালাল বাবা না, লাকড়ি বাংলার দিন উরুস হয় একদিন, এর আগে রাত্রি ভাঙার একদিন আছে। লোক যাবো লাকড়তুরা মামা ভুলে গেছিলাম আমরা ভুল চা বাগান, ওখানে গিয়ে লাকড়ি বাকড়ি নিয়ে আসে পনেরো টনরা নিয়ে এসে প্রথমে ডাকঘর বাজিয়ে কবরকে সাত চক্কর দেয়। তোমাদের নাম নিচ্ছ, আল্লাহর একত্ববাদের নাম নিচ্ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর মহব্বতের নাম নিচ্ছ, কিন্তু তোমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। তাই দেখছি আমরা যারা বাংলার মাটিতে বেশি বেশি করে কথিত সুন্নি নাম নেয়, ওরা ওদের মধ্যে সুন্নাত বলতে কিছুই নাই, শুধু বেদে তাদের সত্যিটা তবে একটা কথা আছে, কিন্তু বলে যারা মূর্খ ওরা বলে সুন্নি মানে আমরা সুনা সুন্নি মুসলমান, তাই আমরা শুনি ওইটা ঠিক আছে, কিন্তু আমরা যে সুন্নি কোরআন এবং সুন্নাহ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা কোন কাজ করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুআন, যারা চলে গেছেন মুহাজিরিন এবং আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে থেকে যারা অগ্রবর্তী আর তাদের অনুসরণ যারা করবে ইহসানের সাথে সততার সাথে সৎভাবে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুআন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই যে আল্লাযীনা ইত্তাবাউ কিয়ামত পর্যন্ত যারা আসবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পদাঙ্ক অনুসরণ করে চলবে ওরা সবাই অন্তর্ভুক্ত। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তাই আমার ভাইরা এই দর্শ লম্বা করবো না, এখানেই শেষ। আমরা যেন এই মাসটি উপলক্ষ করে কোন বেদাত না করি, বেদাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না, এমনকি বেদাত দরসগাহেও আপনারা পয়সা পড়াবেন না, গুনায় শরীক হয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াত-তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল-উদওয়ান, তোমরা সৎ কাজে নেক কাজে আল্লাহ জিকির কাজে একজন আরেকজনের সহযোগিতা করো, কিন্তু গুনাহের কাজে আর জুলমের কাজে সহযোগিতা করো না। যদি আপনি জানেন একটি প্রতিষ্ঠান বেদাত করে বেদাত প্রচার করে, আপনি যদি বলেন না সে বেদাত করলেও তবু তো আল্লাহ নাম নিচ্ছি, তাহলে এই অবস্থায় আপনি সহযোগিতা করলেন তো গুনাহের কাজে করলেন না সবের কাজে সহযোগিতা করলেন, এই গুনা থেকে সতর্ক থাকবেন। বলুন ইনশাআল্লাহ, সবাই আমরা গুনা থেকে সতর্ক থাকবো, চাই কবিরা গুনাহ হোক, চাই সগীরা হোক, চাই বেদাত হোক, চাই শিরক হোক, সাধারণ কবিরা গুনাহ থেকে আরো মারাত্মক গুনাহ হচ্ছে বেদাত, বুঝতে পারছেন, আরো মারাত্মক গুনাহ গুনাহ বিদআত, আর বিদআত থেকে আরো বড় হলো যেটা সরাসরি আমরা শিরিক করি। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন, সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন, আর বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, সব রকমের বেদাত থেকে যেন রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।